নমস্কার সকলকে, আমি অভিক সাহা। গল্পের শুরুতেই একটি কথা, আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা যারা গল্প শোনেন তারা অনেকেই সাবস্ক্রাইব না করে চলে যান, তাই আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সব রকম নতুন গল্প সংক্রান্ত আপডেট আপনাদের কাছে চট জলদি পৌঁছে যায়। বর্তমানে গল্পাসুরের সমস্ত গল্প শুনতে পাবেন স্পটিফাই অডিও পডকাস্টে। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, চটপট ঘুরে আসুন এবং ফলো করে যুক্ত হয়ে যান আমাদের সাথে। যারা ইন্ট্রো শুনতে আগ্রহী নন তারা কয়েক মিনিট স্কিপ করে মূল গল্পটিতে চলে যেতে পারেন। তারানাথ তান্ত্রিক মানেই মধু সুন্দরী দেবী আর মাতু পাগলিকে ঘিরে গড়ে ওঠা সাধারণের বাইরে একটা অসাধারণ জগৎ। তারানাথ নিজেও বিশ্বাস করেন পৃথিবীর সাথেই সমান্তরালে আরও একটা জগৎ আছে, যে জগতে কোনো সাধারণ অথবা জীবিত মানুষের প্রবেশ নিষেধ। এক বিশেষ তন্ত্রে দীক্ষিত হলেই সাধক সফল হয় সে জগতে প্রবেশ করতে। তারানাথের সাথে পরিচয় হওয়া এক সাধু সে জগতে যাবার ক্ষমতা পেয়েও যাননি কখনো। কিন্তু কেন? অসাধারণ ক্ষমতার অধিকারী সেই সাধক একদিন বুঝতে পারেন তারানাথ তার পিতার জন্য মনে মনে কষ্ট পাচ্ছে। আশ্চর্যজনকভাবেই সেই রাত্রে তারানাথ ঘুম ভেঙে দেখে চেনা গ্রামের বাইরে সে এতক্ষণ শুয়েছিল অন্য কোথাও। চারিদিকে কেউ কোথাও নেই, নেই বলা ভুল, আছে একমাত্র জীবিত কালো অন্ধকার। সেই অন্ধকার হাতছানি দিয়ে তাকে ডেকে নিয়ে যায় অন্য এক জগতের দ্বারে। তারপর জানতে হলে শুনতে থাকুন আমাদের বিশেষ নিবেদন, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিক চরিত্র অবলম্বনে সুকান্ত দাসের লেখা তারানাথ তান্ত্রিক ও কালত্রয়ী সাধনা। আজকের গল্পপাঠে এবং বিভূতির চরিত্রে পিনাকি, তারানাথের চরিত্রে বং চ্যাটার চ্যানেল থেকে দীপঙ্কর পণ্ডিত, কিশোরীর চরিত্রে আমি অভিক, অন্যান্য চরিত্রে সুমিত দাশগুপ্ত, রাকিব, পলাশ, রাহি, শুভ এবং সঞ্চারী ভট্টাচার্য। পর্ব পরিচালনায় ক্লাসিক্স উইথ দ্য গার্ল চ্যানেল থেকে অনুশ্রী, প্রযোজনা ও সম্পাদনায় রাকিব, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ, প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু এবং গল্পের সূত্রধার আমি অভিক। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কালত্রয়ী সাধনা। কিশোরীর সাথে আজ বেজায় তর্ক জুড়েছে আমার। আট পয়সার পাসিং শো কিনে পকেটে বাকি পয়সা ভরতে যাব, ঠিক এমন সময় কিশোরী বলে বসলো, সঞ্চয় করে আর কি হবে বলতো, কটা পয়সার সঙ্গে নিয়ে যাবে, এই সামান্য জীবনে যা আয় তাই ব্যয় করে চলতে হবে। অবিবাহিত মানুষ আর কি বুঝবে সঞ্চয়ের কারণ, যে হারে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে তো আর মাসের মাইনে বাড়ছে না। যা আয় তাই যদি ব্যয় করি তাহলে ভবিষ্যৎ যে রাতের কালো আকাশের মতো অন্ধকার, অথচ সে কথা কিশোরীকে বোঝাবে কে? মাঝে মাঝে তার একটা ভাব আসে, সেই ভাবের সময় ভগবানে অবিশ্বাসী কিশোরী এমন সব তত্ত্বের কথা বলে যা তারানাথের সামনে বললে হয়তো সে অবাক হয়ে যেত। তারানাথের বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি কাজের চাপে, আর ছুটির দিন তাই কিশোরী আমার বাড়িতেই এসেছে। রাস্তায় হাঁটতে হাঁটতে কিশোরীকে বললাম, এই যে তুমি বলছো আয় আর ব্যয় সমান রাখতে হবে, তাহলে মাসের শেষে হাত ফাঁকা হয়ে গেলে টাকাটা কে দেবে? কিশোরী হেসে বলল, মাসের শেষ পর্যন্ত যাবার কি দরকার, সারা মাসের হিসেব করে টাকা রাখলেই তো হলো, আমি তো সঞ্চয় করতে বারণ করেছি, কৃপণ হতে তো বলিনি। সে আবার কি কথা, দুটো যে একই হয়ে গেল হে, এও যা ও তাই, যেন একটাই পৃথিবী আবার তার মধ্যেই দুটো। আমার অবসর সময় বই পড়বার ঝোঁক হয়েছে আজকাল, অফিস থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মোড় থেকে ম্যাগাজিন কিনে আনি, দু পয়সা বেশি খরচা হয় এই যা, কিন্তু বেশ ভালোই লাগে। কিশোরীকে সে কথা বলতেই সে হা হা করে উঠেছিল। বলো কি, একদল মানুষ নিজের ঘরে বসে পায়ের ওপর পা তুলে কাকের ঠ্যাং বগের ঠ্যাং লিখে যাবে, আর তা নাকি গাঁটের কড়ি খরচা করে পড়তে হবে। ওসব বিলাসিতা আমাদের মানায় না। তার চেয়ে বড় একটা ফিল্ম দেখে আসি চলো। আজকাল ফিল্মের খুব চল হয়েছে। একটা বড় ঘরে সারি সারি চেয়ার পাতা, সামনে একটা বড় পর্দায় পিছনে দুই তলার মাথা থেকে আলো গিয়ে পড়ছে, আর তাতেই পর্দা জুড়ে দেখা যাচ্ছে সাদা কালো কত ছবি। কখনো ট্রেন দৌড়চ্ছে, কখনো ঘোড়া, একগাদা মানুষ মিলে জটলাও করছে। এরই নাম ফিল্ম। ট্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কিশোরী বলল, অনেকদিন বেশ জমিয়ে তেলে ভাজার মুড়ি মাখা খাওয়া হয়নি, আজ বেশ জমবে, তার সাথে তারানাথের অদ্ভুত একটা গল্প। আমি বললাম, আচ্ছা কিশোরী, এই যে তারানাথ এত গল্প বলে, তার একটাও কি তুমি বিশ্বাস করো না? গল্প তো গল্পই হয়, ও আবার বিশ্বাস করার জিনিস হলো নাকি? তবে যাই বলো, তারানাথের যা গল্প বলার ক্ষমতা, আর তার সাথে নতুন নতুন গল্প, শুনতে বেশ ভালোই লাগে। মনে হয় যেন আমি বরাকর নদীর তীরের শ্মশানে মাতু পাগলির সাথে বসে আজব সব স্বপ্ন দেখছি। কিশোরী আবার হাসে। এ মানুষটা পারেও বটে, তারানাথের গল্প শুনে এমন সব মন্তব্য করবে যে তারানাথ পারলে ওকে সাপ দিয়ে ভস্ম করে দেয়। অথচ তারানাথ নিজেও জানে কিশোরীর মতো একজন একনিষ্ঠ শ্রোতা পাওয়া ভাগ্যের ব্যাপার। কথা বলতে বলতেই আমরা তারানাথের বাড়ি এসে পড়লাম। তারানাথের বাড়িতে আসলেই একটা অন্য রকমের অনুভূতি হয়। কিশোরী তারানাথের মতো স্বর করে একদিন বলেছিল, ওটা নাকি স্থান মাহাত্ম্য। বাইরে সেই পুরনো হয়ে ঘষে যাওয়া সাইনবোর্ডটা ঝুলছে। আগের মাসে যখন এসেছিলাম তারানাথের তখন খদ্দের জুটছে ভালোই। আজও দেখি নিজের বৈঠকখানায় বসে তারানাথ, সামনে একজন বয়স পঞ্চাশের মানুষ, আর তার পাশেই বছর কুড়ির এক যুবক। তারানাথ তার একটা হাত দিয়ে যুবকের ডান হাতটা ধরে দেখছে। পাশে বসা ভদ্রলোকের মুখে উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। আমরা বুঝলাম এ এক খদ্দের। তারানাথ আদুর গায়ে একটা চাদর আড়াআড়িভাবে ফেলা, পরনে সেই সাদা ধুতি। এক মনে ছেলেটির হাত দেখছে, আর মাঝে মাঝে ছেলেটার কপালের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। এ সময়টা কথা বলা প্রায় দণ্ডনীয় অপরাধের মতো। দরজার একপাশে চারির অবয়বটা একবার চোখে পড়েই আবার উধাও হলো। তারানাথ বলল, ব্রজভূষণ, তোমার ছেলের কি ইদানিং ঘুমের ঘরে হাঁটার অভ্যেস হয়েছে? বয়স্ক লোকটির নামই বুঝলাম ব্রজভূষণ। সে বলল, মানে হ্যাঁ ঠাকুর, অনেকদিন ধরেই রাতে ঘুমের মধ্যে কিসব যেন বিড়বিড় করে, তারপর উঠে বাইরে যাওয়ার চেষ্টাও করে, কিন্তু ঘুম ভেঙে গেলে নিজেও আর কিছুই মনে করতে পারে না। তারানাথ বলল, দেখো সমস্যা যে একটা রয়েছে তা ওর কপাল দেখেই বোঝা যায়, কিন্তু এটা আগে থেকে ধার্য করা কিছু নয়। কোনো একটা নতুন ঘটনার রেশি ওর এইসব উপসর্গের কারণ। ব্রজভূষণ এবার একটু ভেঙে পড়ল যেন, কাতর স্বরে বলল, ঠাকুর আমার ছেলেটারে বাঁচান ঠাকুর, ওর মা মারা যাওয়ার পর থেকে এই এক সমস্যা শুরু হয়েছে। তারানাথ একটু চিন্তা করে বলল, কদিন হয়েছে ওর মা মারা গেছে? ব্রজভূষণ বলল, মাস ছয়েক ঠাকুর। আচ্ছা তুমি কাল একবার এসো, একটা জিনিস দেব, সেটা কাছে রাখলে আর কিছু হবে না, এক বছরের পর থেকে আর কোনো সমস্যাই হবে না। ব্রজভূষণ ও তার ছেলে চলে গেল, যাওয়ার আগে দক্ষিণা দিয়ে যাওয়ার কথাও ভুলল না। আমরা দুজন মিলে তক্তপোষের একপাশে বসলাম। তারানাথ উঠে ঘরের ভিতরে চলে গেল আমাদের বসতে বলে। তারানাথ ফিরে আসার আগেই চারি এসে চা আর কিছু তেলে ভাজা রেখে গেল আমাদের সামনে। তারপর আমার দিকে চেয়ে বলল, কাকাবাবু আমায় আবার নতুন লেসের ফিতে এনে দেবেন মনে করে। আমি বললাম, এই তো সেদিন এনে দিলাম। চারি অল্প হাসল, বলল, সেটা সেদিন নয় কাকাবাবু, চার মাস আগে। তা তোমাদের খবর সব ভালো তো? হ্যাঁ। তারানাথ এসে দরজার কাছ থেকেই প্রশ্ন করল, তারপর জমিয়ে বসে একটা তেলে ভাজার ওপর কামড় দিয়ে বলল, এতদিন এলে না যে, আমি তো বেশ চিন্তায় পড়ে গেছিলাম। হ্যাঁ, আর দু একদিন হলে তো খবরই নিয়ে বসতাম এক প্রস্থ। তারানাথ চিন্তিত মুখে বলল, একজন সাধক মানুষ যার একসময় কোনো মায়া মোহ বাঁধন ছিল না, আর মাত্র এই কয়েক বছরেই আমরা ওর এত কাছের হয়ে পড়েছি যে তার জন্য চিন্তাও করতে হয়। বড় ভালো লাগলো আমার, এ এক অন্য ধরনের ভালো লাগা। রক্তের সম্পর্কের বাইরে একজন এতটা ভাবতে পারে আমাদের জন্য। কিন্তু কিশোরীর সে বালাই নেই। সে মুখ খুলেই বলে বসল, কেন, গাঁজাখুরি গল্প শোনানোর আর লোক পাচ্ছিলেন না, তাই না? গাঁজাখুরি? হ্যাঁ, আমি তো তোমাদের গাঁজাখুরি গল্প শোনাই। রেগে ওঠে তারানাথ, তারপর বলে, তা গাঁজাখুরি যদি হবে তাহলে শুনতে আসো কেন বাপু? এসেছো বসো, খাও দাও, তারপর ঘরে চলে, ঘরে ফিরে যাও। আমি দেখলাম এ সাড়ে সব্বনাশের জোগাড়। আমি কিছু বলতে যাব, তার আগেই কিশোরী বলে উঠল, বিশ্বাস করি না তো উদয় বলি, আবার পুরোপুরি যে বিশ্বাস করি তাও বলছি না। কিশোরীর কথার কাছে স্বয়ং তারানাথও জব্দ। কিশোরী আর তারানাথ দুজনেই তা জানে। কিশোরী পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে দিতে দিতে বলল, আচ্ছা এই যে এত মানুষ মারা যায়, কিংবা তাদের এই যে আত্মা, এটা ঠিক কোথায় থাকে? এদের জন্য কি আলাদা কোনো জগৎ আছে? তারানাথের সিগারেট ধরানো হয়ে গেছে, সে এক গাল ধোঁয়া ছেড়ে বলল, অবশ্যই আছে। ভূত পুরাণে বলা আছে তাদের জগৎ আমাদের জগতের সাথেই এক সমান্তরালে বাস করছে, কারুর ঠোকাঠুকির সম্ভাবনা নেই। তবে তুমি চাইলে সে জগতে যেতেও পারবে, তবে তার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হবে। কিশোরী বলে উঠল, সে কিরকম? তারানাথ বলল, সে কিরকম তা বোঝানো বড় শক্ত, তন্ত্রে অদীক্ষিত কাউকে সেসব বিষয়ে বোঝানো সহজ নয়। তবু বলে রাখি, আমাদের এই জগতের সাথে সমান্তরালে আছে আরও কয়েকটা জগৎ। মানব শরীর থেকে বেরিয়ে যাওয়া আত্মারা সেই অন্য একটা জগতে বেঁচে থাকে। আমরা চাইলেই তাদের জগতে যেতে পারি না, বা তারাও আসতে পারে না। কিন্তু বিশেষ কিছু সময় ওই দু জগতের মাঝে দরজা খুলে যায়, সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। আমার মনে পড়ে গেল কিছুদিন আগেই একটা ম্যাগাজিনে পড়া গল্পের কথা। একজন লেখক অন্য এক জগৎ নিয়ে কিছু লিখছিলেন। অনেক চেষ্টা করেও গল্পের নামটা মনে করতে পারছিলাম না। কিশোরী বলে উঠল, আপনি কখনো খুঁজে পেয়েছিলেন সেই অন্য জগতের রাস্তা আপনার জীবনে? তারানাথ উদাস হয়ে যায়। এই ভাবটা আমাদের চেনা, অনেক দূরের, বহুদিন আগে জলছবির মতো হারিয়ে যাওয়া কোনো ঘটনাকে পরপর জুড়ছে যেন সে। এই সময়টা তাকে বিরক্ত না করাই ভালো। একটা নতুন গল্পের শুরু হব হব ভাবটা নষ্ট করা মানেই আমাদের আজকের দিনটা মাটি। আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। পাক্কা মিনিট দুয়েক পরে কিশোরী বলল, পেয়েছিলেন? হ্যাঁ, ও ও হ্যাঁ হ্যাঁ, মানে না, নিজের উদাসী ভাবটা থেকে বেরিয়ে আসতে সময় নিল তারানাথ। বলল, সে জগতে যাওয়ার জন্য অনেক তপস্যা করতে হয়, তারপর সিদ্ধ হতে হয় কালত্রয়ী সাধনায়। এক মাস ধরে টানা উপবাস থেকে সাধনা করতে হয় এক উচ্চ স্তরের ডাকিনীর। সেই ডাকিনী তুষ্ট হয়ে সাধকের ডাকে সাড়া দিয়ে তাকে দিয়ে যায় এক গুচ্ছ মন্ত্র। তারপর সেই মন্ত্র জপ করতে হয় টানা 33 কোটি বার। তারপর বীজ মন্ত্র জপ করে এক বিশেষ মুহূর্তে আয়োজন করতে হয় এক পূজোর। সদ্য মারা গেছে এমন কোনো মানুষের অর্ধদগ্ধ নাভি সেই পূজোর বিশেষ উপকরণ। আরও অজানা নামের কিছু উপকরণ আছে। তারপর সাদা ঘোড়ার বাম পায়ের লোম, সাদা রঙের বিড়ালের গায়ের চামড়া, সাদা তিল, তুষ ও সাধকের নিজের বুকের রক্ত। তারানাথের মুখ থেকে অদ্ভুত সব গল্প শুনে থাকলেও শিউরে উঠে বললাম, রক্ত? হ্যাঁ, রক্ত। নিজের বুকে রক্ত দিয়ে আহ্বান করতে হয় সেই অন্য দুনিয়ার রক্ষককে। সে তুষ্ট হলে তবেই পাওয়া যাবে সে জগতে যাওয়ার অনুমতি। তবে এখানেই শেষ নয়, অপেক্ষা করতে হবে এক ব্রাহ্ম মুহূর্তের। আপনি তো কোনোদিন জাননি বললেন, তাহলে এত কিছু জানলেন কি করে? তোমরা স্বপ্ন দেখো তো। বলে তারানাথ, এ আবার কেমন প্রশ্ন? স্বপ্ন দেখে না এমন মানুষ আছে নাকি একটাও? মানুষ তো আজকাল নাকি জেগে জেগেও স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নের কারণে রাতের ঘুম উড়ে যায়। কিশোরী বলে উঠল, যে স্বপ্ন দেখে না তাকে আবার মানুষের পর্যায়ে ফেলা যায় নাকি? কথাটা এড়িয়ে যায় তারানাথ, তার বদলে বলে, স্বপ্নে আমরা এমন অনেক কিছুই দেখি যা সত্যিকারের কোনো ভিত্তি হয় না। ব্যাপারটা অনেকটা এরকম, যা আছে তা যেমন আছে কিন্তু আবার তা নাইও। তবে ঠিক এভাবে নয়, সে জগতে আমি ঠিক কিভাবে গেছিলাম তা আমি নিজেও জানি না। এ সময় চারি আমাদের জন্য চায়ের কাপ নিয়ে আসায় তারানাথের কথায় বিরতি পড়ল। চায়ের কাপ হাতে নিয়ে আমরা চুমুক দিতে লাগলাম, আর ঠিক সেই মুহূর্তে বাইরে একটা বাজের শব্দ হয়ে বৃষ্টি শুরু হল। সেটা অনেক বছর আগেকার কথা, সেই যেবার মাঝপথে সাধনা বন্ধ রেখে বাড়ি ফিরে এসেছিলাম মায়ের খুব শরীর খারাপের খবর পেয়ে, তার পরের বছর। সেই কৈখালীর মাঠে রাতের আধারে মাছ ধরতে গিয়ে যে বিষম বিপদের মধ্যে পড়েছিলাম তা তো তোমাদের জানাই। সে এক বিষম মুহূর্তে সব সাধনায় ব্যবহার করা মৃত মানুষের আত্মা প্রতিশোধ নিতে আমার পিছু পিছু এসেছিল সেই গ্রামেই। সেবার কাল ভৈরবের অশেষ কৃপায় আমি বেঁচেছিলাম মৃত্যুর মুখ থেকে। কয়েক মাস গ্রামেই ছিলাম, তারপর মায়ের শরীর আস্তে আস্তে ভালো হয়ে উঠল যেই, অমনি আমার আবার বাড়ি ছেড়ে পথে নামার ইচ্ছেটা প্রবল হয়ে উঠতে লাগলো। এই হয়তো সবে দাওয়ায় বসে দুপুরের খাবার খাচ্ছি যেন মনে হলো কে আমায় ডাকছে, অথচ সেই ভর দুপুরে বাড়ির তুলসী মণ্ডপে একটা চড়ুই পাখি ছাড়া চারদিকে কোথাও কেউ নেই। আবার হয়তো সন্ধ্যের সময় উঠোনের কাজটায় বসে নিজের মনেই গান গাইছি, কোথাও কিছু নেই, হঠাৎ মাথার ভেতর গুনগুন করে উঠল একটা সুর, যেন কোথাও একটা কি যেন ফেলে এসেছি আমি, যেন এখানে নয় অন্য কোথাও দূরে কোনো অজানা জায়গায় এই মুহূর্তে আমার থাকার কথা। সেই অজানা অচেনা জায়গা থেকে যেন কেউ আমায় ডাকছে। মাঝে মাঝে মাকে জিজ্ঞাসা করতাম, মা কেউ কি আমায় ডাকছে, তুমি শুনতে পাচ্ছ? প্রথম প্রথম মা নিজেও শোনার চেষ্টা করত, তবে পরের দিকে কেমন যেন ভয় পেয়ে আমায় জড়িয়ে ধরত। মায়ের মন তো, সে বুঝে গেছিল হে ছেলেকে আর নিজের মায়ায় বাড়িতে আটকে রাখা যাবে না। তারানাথ থামে, হাত দিয়ে সিগারেটের প্যাকেটটা তুলে একটা সিগারেট ধরিয়ে আবার বলতে শুরু করল। তো সেবার গ্রামে খুব বর্ষা হলো, খাল বিল পুকুর ভরে গেল সেই বর্ষায়। টানা তিন দিন এক নাগারে বৃষ্টি হলো সারা দিন, মাঠ ঘাট সব ডুবে গেল জলের তলায়। আমাদের এদিকটা সামান্য উঁচুতে হওয়ায় ডুবে না গেলেও বাড়ির উঠোনে জল জমে গেল এক হাঁটু। সেই জল ভেঙেই চলাফেরা করতে হয় তখন। একদিন রাতে কি কারণে যেন গ্রামের অন্য দিকে গিয়েছিলাম, হয়তো গ্রামের অন্য দিকটা ডুবে গেছিল, সেখানে একটা ত্রাণের ব্যবস্থা হয়েছিল, সেখান থেকে ফিরতে একটু রাত হয়ে গেছিল। জল কাদায় জমা মাঠের মধ্যে দিয়ে একাই ফিরছি, এক হাতে লণ্ঠন, বেশ ঢিমে তালেই চলছিলাম। হঠাৎ যেন মনে হলো ডান দিকে নয় বাঁ দিকে যাওয়া দরকার আমার। হঠাৎ করে এমনটা হওয়ার কোনো কারণই ছিল না, অথচ আমার মা তার ভিতর যেন কেউ বলছে, বাঁ দিকে যাও, বাঁ দিকে, ডান দিকে নয়। গলাটা আমার ছিনা নয়, বুঝবার উপায়ও নেই, এত মৃদু সে শব্দ অথচ স্পষ্ট। আমি যতই ডান দিকে যাওয়ার জন্য পা বাড়াই আমার মন যেন বিদ্রোহ করে বসে, না না না, বাঁ দিকেই যেতে হবে, যাওয়া দরকার, যেন যেন কিছু অপেক্ষা করে আছে আমার জন্য। তারানাথ এক মুহূর্ত অপেক্ষা করে, তারপর আবার বলে, অনেকটা জোর করেই নিজের ওপর নিয়ন্ত্রণটা ফিরিয়ে আনি আমি। মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করতেই ব্যাপারটা থেমে গেল। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। তারপর আর এক সপ্তাহ ছিলাম আমার বাড়িতে। বাড়ি থেকে বেরিয়েই আমি টানা দুদিন হেঁটে পৌঁছাই রামপুর নামের এক গ্রামে। এই গ্রামটা ছোট, হাতে গোনা কয়েকশো লোকের বাস এখানে। সেখানেই এক বাড়িতে রাতের মতো আশ্রয় নিয়েই আবার হাঁটতে শুরু করি। কোনো উদ্দেশ্য নেই, যাত্রার কোনো লক্ষ্যই নেই, অথচ আমি হেঁটে চলেছি। প্রায় তিন দিন পরে পৌঁছাই যশোর নামের একটা জায়গায়, আর সেখানেই আমার প্রথম দেখা হয় সেই সাধুর সাথে। এবার গলা তুলে তারানাথ চারিকে হাত দেয় আর এক প্রস্থ চায়ের জন্য। চারিমা, ও চারিমা, আর একটু চা দিয়ে যা তো মা। বাইরে বৃষ্টিটা বাড়ছে আগের থেকে আরো বেশি। তারানাথ আবার বলা শুরু করে, সাধুর চেহারা বিভৎস, কালো লম্বা মোটা তার শরীর, সারা শরীরে ভর্তি আরো কালো কুচকুচে লোম, দুটো চোখ এতটাই জীবন্ত আর তীক্ষ্ণ যে সোজাসুজি চোখের দিকে তাকাতে ভয় হয়, মাথার চুল লম্বা হয়ে আর জট পাকিয়ে বট গাছের ঝুড়ির মতো শক্ত হয়ে গেছে, এক মুখ কাঁচা পাকা লম্বা দাড়ি। কিন্তু এরকম ভয়ানক দেখতে সাধুর গলার স্বর কিন্তু একদম আলাদা। খুব ধীরে ধীরে কথা বলেন তিনি, কথায় যেমন আছে মিষ্টতা তেমনি মন ছুঁয়ে যাওয়ার মতোই মায়া। অগাধ শক্তি ছিল তার হস্তগত। একদিনের কথা বলি তাহলে, সাধু থাকতেন একটা নদীর ধারে গাছের তলায়। মাথায় না ছিল কোনো আচ্ছাদন, না ছিল অন্য কিছু, রোদ জল বৃষ্টি কোনো কিছুতেই তার কোনো ভাবের পরিবর্তন হতো না। আমি তার কাছেই বসে থাকতাম, কত লোক আসতো তার কাছে। গ্রামের মানুষের ভগবানে যেমন অগাধ বিশ্বাস, তেমনি সাধু সন্ন্যাসীতেও। তিনি কিন্তু কাউকে কোনো মাদুলি কিংবা পূজার ফুল দিতেন না, তিনি দু হাত মাথার ওপর তুলে প্রাণ ভরে হাসি মুখে আশীর্বাদ করতেন। এত সাধুসঙ্গ আমি করেছি, কিন্তু এমন প্রাণ খোলা হাসি খুশি একজন সাধুও আমি দেখেছি কখনোই। কঠোর সাধনা আর একাকী জীবনযাপন তাদের বিচ্ছিন্ন করে রাখে মানুষের থেকে, তাই তারা মনের ভিতর থেকে যতই উন্নত হোক না কেন বাইরেটা হয় শক্ত কঠিন, কিন্তু তিনি সবার থেকে আলাদা ছিলেন। সেই কারণেই বোধ হয় তার প্রতি আমার একটা আলাদা আকর্ষণ ছিল। এমনকি গ্রামের অনেক শিশুকে আমি ওনার কোলে বসে থাকতেও দেখেছি। আমি সারাদিন গ্রামের এখানে ওখানে বসে থাকতাম, আর সন্ধে হলেই ফিরে আসতাম সাধুর কাছে। দেখতাম এক মনে ধুনি জ্বালিয়ে তিনি স্মিত হাসি মুখে বসে আছেন। কখনো সে মুখ স্বল্পহাস্য অথবা শান্ত। একদিন তিনি আমার দিকে তাকিয়ে হাত নেড়ে ডাকলেন। আমি কাছে যেতেই তার পাশে বসতে বললেন। হাত বাড়িয়ে আমার দিকে বাড়িয়ে দিলেন একটা কলা। আমি সেটা হাতে নিয়ে একবার প্রণাম করলাম তাকে। তিনি ধীর স্বরে বললেন, খাদ্যবস্তু হাতে নিয়ে অপেক্ষা করতে নেই, ভক্ষণ করো। তার ভাষাও যে এত মার্জিত তা আমি আগেই বুঝেছিলাম, তাই অবাক হলাম না। আমি কলার খোসা ছাড়িয়ে এক কামড়ে অল্প খেলাম, তারপর তাকালাম সাধুর দিকে। তিনি বললেন, আম খাবে? আমি অবাক হলাম, কারণ তার আশেপাশে কোনো আম আমি দেখতে পেলাম না। আমার মনের কথাটা ধরে নিয়েই তিনি বললেন, আমের স্বাদ উপলব্ধি করার হেতু আমের প্রয়োজন নেই। আমি তার কথার মানে বুঝলাম না। তিনি ছাড়া আমায় এই কলাটি আবার খেতে বললেন। আমি আবার কলাটিতে একটা কামড় দিতেই অবাক হয়ে গেলাম। একটা সাধারণ দেখতে কলার বদলে আমি পাকা মিষ্টি আমের স্বাদ পেলাম। যেন কেউ আমার হাতের কলার বদলে আমার মুখে এক টুকরো আম ফেলে দিয়েছে। তারপর আর খাওয়া হলো না। আমি তাকে প্রণাম করে বললাম, বাবা, আমায় আপনার শিষ্য করে নিন, আমায় আপনার সাথে থাকার অনুমতি দিন। মনে রাখবে, তখন আমি এই পথে প্রথম। এখন হলে এইসব তন্ত্র আমারও অসাধ্য নয়, কিন্তু তখন এই ছিল আমার কাছে অনেক। তিনি হাসলেন, তারপর যা বললেন সেই কথা আমি আমার জীবনে বহুবার শুনেছি। তিনি বললেন, এ পথ যে তোমার জন্য নির্ধারণ হয়নি, এ পথ তোমার নয়, তোমার সংসারে থাকতেই হবে। কিছু বিশেষ কারণ হেতু তোমার সাথে এই পথের সাক্ষাৎ হবে, তবে তা অতি ক্ষীণ। তবুও এই ক্ষীণ সাক্ষাৎ তোমায় অনেক কিছুই প্রদান করবে, তবে ভবিষ্যতে তুমি তাও ধীরে ধীরে ক্ষয় করে ফেলবে। তারানাথ থামলেন। তার মুখের উদ্ভাসিত ভাব বুঝিয়ে দেয় অতীত মনে করতে গিয়ে তার মনে কিছু কারণে বেশ আনন্দানুভূতি এসেছে, যা লুকিয়ে রাখার চেষ্টাও সে করছে না। কিশোরী বলে ওঠে, এ তো অন্য গল্পে চলে যাচ্ছেন, আসল গল্পটা বলুন। তোমাদের এই একটা দোষ, ধৈর্য রাখতে পারো না। অথচ জীবনে ধৈর্যই হলো সবচেয়ে বড় শক্তি, বড় ক্ষমতা। যার ধৈর্য নেই সে কোনোদিনই কোনো কিছুতেই সফল হতে পারবে না। কিশোরী প্রতিবাদ করল, এই যে ঘন্টার পর ঘন্টা বসে আপনার গল্প শুনি, ধৈর্য নেই বলছেন? তারানাথ হাসেন, তারপর একটু গলা ঝেড়ে বলেন, সে তো অলৌকিক সব গল্প শুনতে পাওয়ার নেশায়। গল্পটা চাপা পড়ে যাচ্ছে দেখে আমি বলি, তারপর কি হলো? তারানাথ খেই ধরে বলেন, হ্যাঁ, যা বলছিলাম, এরকম বেশ কয়েকবার সাধুর আশ্চর্য ক্ষমতার আভাস পেলাম। বুঝলাম এ যে সে মানুষ নয়, এর সাথে থাকলে আমিও অনেক কিছু জানতে পারব। তো একদিন নদীর ধারে বসে আছি দুপুরবেলায়, আজ ভীষণ মন কেমন করছিল বাড়ির জন্য, এমনটা সচরাচর হয় না আমার। সেই কতগুলো দিন হয়ে গেল মাকে ছেড়ে এসেছি, তবে তার থেকেও বেশি মনে পড়ছিল বাবার কথা। আজ বাবার জন্মতিথি, বাবার কথা আমার খুব কমই মনে পড়ত। আসলে আমাদের জীবনের সাথে মায়ের জড়িয়ে থাকাটা অনেক বেশি থাকে, 10 মাস 10 দিন শুধু নয়, বাকি সারা জীবনও কেমন আগলে রাখে আমাদের। তাই বাবার থেকে মায়ের প্রতি টান বোধহয় সব সন্তানেরই একটু বেশি, কিন্তু বাবাও যে সমান। আজ বাবার কথা খুব মনে পড়ছে। অনেক ছোটবেলায় হলেও বাবার সাথে পাঠশালায় যাওয়া, চলকের মেলা দেখতে যাওয়া, এই সব মনে মনে ভাবছিলাম। চোখের কোণে হয়তো কয়েক ফোঁটা জলও এসে পড়েছিল। হায়, কি নশ্বর মানুষে পৃথিবীতে বাস করে, কি সামান্য ক্ষুদ্রতম তাদের জীবন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা শুধু মায়াই বেঁধে যায় আমাদের, তারপর একদিন সব মিলিয়ে যায়, সব হারিয়ে যায়, পড়ে থাকে শুধু স্মৃতি। এইসবই ভাবছিলাম নদীর ধারে বসে। সাধু আমার পিছনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আজ গ্রামে ভ্রমণে যাওনি? সাধুর গলা শুনে চোখের জলটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছলাম। সাধুর চোখটা এড়াল না, তিনি বললেন, ক্রন্দন, ক্রন্দন অতি পবিত্র বস্তু জানো, মনের মধ্যে জমা হওয়া অজস্র দূষিত বস্তু বাইরে বেরিয়ে আসে ক্রন্দনের মাধ্যমে। আমি ধাতস্থ হয়ে বললাম, আচ্ছা এই যে এত মানুষ তাদের জীবনে অসুখী, এত বিপদ তাদের জীবনে, তার জন্য কি দায়ী তাদের কর্মফল? সাধু বসলেন আমার পাশে, তারপর বললেন, সব কিছুর কারণ হেতু কর্মফল দায়ী নয়, ঈশ্বর সবার পরীক্ষা নেন, যারা উত্তীর্ণ হতে পারে তারাই জীবনে জয়ী হয়, বাকিরা সেই তিমিরেই পড়ে থাকে। তারপর থেমে বললেন, পিতার কথা স্মরণ করছিলি? সাধুজির আশ্চর্য ক্ষমতায় আর অবাক লাগদো না আমার। আমি বললাম, হ্যাঁ, সেই কতদিন আগে হারিয়ে গেছেন তিনি, অথচ এখনো মনে হয় সেই সেদিনের কথা, যেন হারিয়ে গিয়েও হারায় না তারা। এবার সাধুজি বললেন, কে বলল হারিয়ে যায়? কোনো কিছুই একেবারে হারিয়ে যায় না, সব কিছুই এক জগৎ থেকে অন্য জগতে স্থান বদল করে। অবাক হলাম তার কথা শুনে, এ কেমন কথা, একটা মানুষ মরে গেলে সে পৃথিবী থেকে হারিয়ে যায় এ স্বাভাবিক, কিন্তু অন্য জগৎ কোন জগৎ? মনের কথা আঁচ করেই সাধুজি বলতে শুরু করলেন, আমাদের এই দেহ নির্মিত হয় পঞ্চভূতের সান্নিধ্যে, মৃত্যুর পর দেহ ধূলিসাৎ হলেও পঞ্চভূত মানে আত্মার কিন্তু মৃত্যু হয় না, সেই আত্মা তখন বিরাজ করে আমাদের জগতের সাথে থাকা সামন্তরাল একটা অন্য জগতে, অথচ সে জগৎ থেকে তারা এই জগতে আসতে পারে না, আর আমরাও সেই জগতে পা রাখতে পারি না, তবে বিশেষ তন্ত্রে সিদ্ধ হলে সে জগতে যাওয়া যায়, কিন্তু তা বিশেষ মুহূর্ত ছাড়া অসম্ভব। যিনি সেই মন্ত্রে সিদ্ধ তিনি চাইলে অন্য কাউকেও সে জগতে পাঠাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে বিপদ থাকে অনেক। আমি একটা প্রশ্ন না করে থাকতে পারলাম না, বললাম, আপনি সেই তন্ত্রে সিদ্ধি লাভ করেছেন? সাধুজি উত্তর দিলেন না, একটু স্মিত হেসে উঠে বললেন, অনেক রাত পর্যন্ত সাধুর সাথে তন্ত্রের কথাবার্তা বলে আমি অন্য একটা গাছের তলায় ঘুমোতে গেলাম। সারাদিন ঘোরাফেরা করার ক্লান্তিতে ঘুম তাড়াতাড়ি আসে। অনেক রাত্রের দিকে ঘুমটা ভাঙল। সামনে তাকিয়ে দেখি অন্ধকারটা যেন গাঢ় হয়ে উঠেছে। আজ তো অমাবস্যা নয়, তাহলে এত অন্ধকার হওয়ার কথা তো নয়। আমি উঠে বসে সাধুর গাছের দিকে চাইলাম। অন্ধকারে ভালো করে দেখাই যায় না। আমি উঠে দাঁড়িয়ে সেদিকে হাঁটতে লাগলাম। এত গাঢ় অন্ধকার যে হাত তিনেক দূরের কিছু ভালোভাবে দেখা যায় না। এক রাস চিন্তা মাথায় নিয়ে অনেকটা হেঁটে চলে এসেছি, কিন্তু কিন্তু এতটা দূর তো হওয়ার কথা নয়। গাছের ডান পাশেই তো নদী ছিল। যত অন্ধকারই হোক নদীর জল দেখা যাবে না। এতটা হেঁটে এসেও সাধুর কাছ কিংবা তাকে দেখতেও পেলাম না। আমি অবাক ভাবটা আটকাতে পারলাম না, আমি বরং বাড়তে লাগলো। তখনও ভয় পাইনি, আমি প্রথমে আস্তে ডাকলাম, সাধু বাবা, সাধু বাবা। প্রথমে আস্তে, তারপর জোরে, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। ক্রমশ আমি গলার সমস্ত জোর একত্র করে ডাকতে লাগলাম সাধু বাবা, সাধু বাবা। কিন্তু বৃথাই চেষ্টা, সাধু বাবা। কেউ আমার ডাকের উত্তর দিল না। সাধু বাবা। আমি এবার চারদিকে তাকালাম ভালো করে। যেটাকে আমি অন্ধকার ভাবছিলাম সেটা অন্ধকার নয়। সেটা যে আসলে কি তা আমি বুঝতে পারলাম না। ভালো করে চারদিকে দেখতেই বুঝতে পারলাম অন্ধকারটা শুধু আমার চারদিকেই আছে। তিন হাত দূরের পথ থেকে কিছুটা অস্পষ্ট সব দেখা যাচ্ছে, তবে কোনো শব্দ নেই। সামান্য ঝিঝি পোকার যে ডাক আমরা রোজ রাত্রে শুনতে শুনতে ঘুমোতাম, তাও আজ নেই। অনেক রাত্রে ডাকার নাম না জানা অজানা পাখি তো অনেক দূর। একবার এদিক যাই তো একবার ওদিক, কোনটা কোন দিক তা বোঝার মতো অবস্থা তখন নেই। এবার আমার চোখে পড়ল কিছুটা দূরে একটা ছোট বিন্দুর মতো একটা আলো। কিন্তু কিন্তু এতক্ষণ তো আলোটা আমি দেখিনি। এই অন্ধকার নির্জন অজানা প্রান্তরে কোন অজানা জাদুমন্ত্রে সেই আলোর উদয় হল, কিন্তু সেসব ভাববার তখন সময় নয়। আমায় খুঁজে বার করতে হবে সেই নদীর তীর, সেই গাছতলা আর সেই সাধুকে। আমি হাঁটতে লাগলাম সেই আলো বরাবর। এবার একটা জিনিস বুঝতে পারলাম যা এতক্ষণ বুঝিনি। আমি যার উপর দিয়ে হাঁটছি তা মাটি কিংবা জল কিছুই নয়, হালকা নরম কিছুর উপর দিয়ে আমি হাঁটছি, যেন কাদার মতো কিছু। অল্প পা বসে যায়, অথচ অথচ পায়ের সাথে লেগেও যায় না। একবার নিচু হয়ে হাতে তুলে নিতে গেলাম, কিন্তু হাতে কিছুই এলো না। আর এত অন্ধকার থাকা সত্ত্বেও আমি কিন্তু ঠিক সেই আলোটার দিকেই এগোতে লাগলাম। আমার পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেন কিছু একটা আমায় জানান দিচ্ছিল ওই আলোটাই আমার লক্ষ্য। ওই আলোটার কাছে গেলেই আমি আমার সব উত্তর পেয়ে যাব। আমি মনের সমস্ত জোর একত্র করে এগোতে লাগলাম। দূর থেকে যে আলোটাকে নীল বলে মনে হচ্ছিল, এখন দেখলাম সেটা নীল নয়, সবুজ। তারানাথ থামলেন। আমরা দুজন অবাক হয়ে তার নিশ্চুপ হওয়া মুখের দিকে তাকিয়ে রইলাম। তারানাথ আমাদের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, তখনও আমি জানি না আমি কিসের মুখোমুখি হতে চলেছি। জীবনের সব থেকে বড় একটা সময়ের মুখোমুখি হতে চলেছিলাম আমি। বারবার আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় তা জানান দিচ্ছিল, অথচ তার সঠিক উদ্দেশ্য আমি তখনও বুঝতে পারিনি। সবুজ আলোটার অনেকটা কাছে আসার পর আমি বুঝলাম আমার আমার খুব শীত করছে। আমার পরনে একটা লাল কাপড়, আর উপরে একটা পাতলা লাল কাপড় ছাড়া আর কিছুই নেই, খালি গা। পায়ের নিচে থেকে ঠান্ডাটা ক্রমশ পাবে উঠে আসতে লাগলো গলা পর্যন্ত, কিন্তু তবুও দৃঢ়প্রতিজ্ঞ আমি হেঁটে চললাম সেই আলোর দিকে। যত কাছে যাই ততই সেই আলোর রং ও আকার বদলে যায়, ধীরে ধীরে তা আরও বড় হয়ে আসতে লাগলো। এখন একটা বড় দোতলা বাড়ির মতো আকারে জ্বলছে আলোটা, আর তার রং টকটকে লাল। আলোর রংটা ঠিক কখন বদলাচ্ছে তা আমি ধরতে পারছি না, হয় বদলটা খুব ধীরে, আর না হয় বদলটা আমার চোখে ও মস্তিষ্কের ভিতর। ঠান্ডা অন্ধকার আর সেই অদ্ভুত আলো, এই সব মিলে আমার মস্তিষ্ক চিন্তা সব কেমন কেমন এলোমেলো করে দিতে লাগলো। আমি আর একবার চারদিকে তাকালাম, এবার আর একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। অন্ধকার হলেও মোটামুটি আন্দাজে আমি যেদিক থেকে এখানে হেঁটে এসেছি সেখানেও এখন জ্বলছে একটা আলো, একটা সাদা রঙের আলো। অথচ আমি যখন হেঁটে এসেছি তখন তো সেদিকে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। আমি এবার ধন্দে পড়লাম, সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছনে ফিরে সেই আলোটার দিকে এগিয়ে যাব, সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যেই নিয়ে নিলাম। আমি সামনের দিকেই যাব, যা থাকে কপালে। হাঁটতে হাঁটতে যখন আলোটার কাছে এলাম তখন দেখলাম তার রং সাদা, আর সেই সাদা বিশাল আলোককুণ্ডের মধ্যে একটা সাদা রঙের খোলা দরজা। দূরে তাকিয়ে দেখলাম সেই আলোটা এখন বিন্দুর মতো সাদা দেখাচ্ছে। এবার আমার মনে পড়ল সাধুজির বলা সেই দুপুরের কথাগুলো, তখনই সেসব ভাবনা ছেড়ে ফেলে দিলাম মাথা থেকে। এখানে ঠান্ডাটাও খুব বেশি, আমি কেমন একটা ঘোরের মধ্যে। এখন হাত দিয়ে সেই দরজাটায় একটা ঠেলা দিতেই সবটা অন্ধকার হয়ে গেল। আবার আমি হতাশ হয়ে পড়লাম, আবার কি সেই একই জায়গায় ফিরে এলাম আমি? এত কষ্ট এত পরিশ্রম সব কি বৃথাই হলো? কিন্তু না, আমি সামনে তাকিয়ে দেখলাম এখানে আধার থাকলেও সব অস্পষ্ট দেখা যায়। সামনে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, এ কি দেখছি আমি? এ কোন মন্ত্র বলে গ্রামের এক নদীর পার থেকে আমি এসে পৌঁছেছি আমার গ্রামে? ওই তো সেই আমার ছেলেবেলা কাটানো কৈখালীর মাঠ, ওই আমার বাড়ি। এ আমার ছেড়ে আসা বর্তমানের বাড়ি নয়, এ বহু দশক আগে ফেলে আসা আমার ছেলেবেলার বাড়ি। আমি আর পারলাম না, আমি দৌড়াতে শুরু করলাম বাড়ির দিকে। আমি বাড়ির সামনে এলাম নাকি বাড়িটা আমার সামনে এক মুহূর্তে চলে এলো তা আমি বুঝতে পারলাম না। বোঝার ক্ষমতাও ছিল না তখন আমার, কারণ ততক্ষণে বাড়ির সামনে আমি একটা মানুষকে দেখতে পেয়েছি, সেই ছেলেবেলায় যার হাত ধরে আমি পাঠশালা গেছি, যার হাত ধরে সন্ধেবেলা পুঁথির পর পুঁথি মুখস্থ করেছি। সেই মানুষটা আজ আমার সামনে, যে বহু বছর আগে চিতার পবিত্র আগুনে পুড়ে ছাই হয়ে সেই আমার হারিয়ে যাওয়া বাবা আমার সামনে দাঁড়িয়ে। আমি আর ধরে রাখতে পারলাম না নিজেকে, দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম, জড়িয়ে ধরলাম তাকে। বাবার গায়ের গন্ধটা এসে ঝাপটা মারলো আমার নাকে, সেই চেনা গন্ধ। বাবাকে জাপটে ধরে কাঁদতে লাগলাম আমি। কিশোরী অবাক হয়ে বলল, একটাও কথা বলেননি? তারানাথের চোখগুলো কেমন উদাস হয়ে গেছে এর মধ্যেই, বললেন, কথা বলিনি কিংবা বলতে পারিনি তা আমার জানা নেই, তবে বাবাকে ধরে কাঁদতে কাঁদতে তার মুখের দিকে তাকাতেই আমি থমকে গেলাম। সে মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন একটা অনুভব অভিব্যক্তিহীন মানুষকে দাঁড় করানো আছে আমার সামনে, যাকে যাকে ঠিক আমার বাবার মতোই দেখতে। বাবার দিক থেকে চোখ সরে যেতেই আমি দেখতে পেলাম একটু দূরেই দাঁড়িয়ে আছে আমার ছোটবেলায় মারা যাওয়া আমার এক বন্ধু যদুনাথ। যদুনাথের বয়স যখন 17 তখন সে মারা যায়। সে মৃত্যু ছিল অস্বাভাবিক, তবে তা নিয়ে অন্য সময় বলা যাবে। আমি বাবাকে ছেড়ে যদুনাথের দিকে এগোলাম। এগোতে এগোতেই যদুনাথের নাম ধরে একবার ডাকলাম, যদুনাথ, যদুনাথ। যদুনাথের মুখে একটা ম্লান হাসি এলো এবার, সাথে সাথেই পেছন থেকে বাবা ডেকে উঠল আমায়, তারানাথ। কিশোরী হঠাৎ বলল, যতক্ষণ আপনি একটাও কথা বলছেন ততক্ষণ ওরাও কোনো কথা বলতে পারবে না। তারানাথ বলল, হয়তো তাই, হয়তো অজানা সেই জগতের কোনো এক অজানা নিয়মে বাঁধা অনেক কিছুই। বাবা তখন আমার মাথায় সস্নেহে হাত বুলিয়ে বললেন, কত বড় হয়ে গেছিস, ঘর ছেড়েছিস কেন রে? ঘরে মন টেকে না বুঝি, তা তোর মা কেমন আছে রে? একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললেন বাবা। আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। আমার দুচোখ বেয়ে শুধু কান্না নেমে আসছিল তখন। বাবা আমার হাত ধরে বললেন, চ তারা, বাড়ি চল, দেখবি আরো কত চেনা মানুষ অপেক্ষা করছে তোর জন্য। আমি যদুনাথ আর বাবা হাঁটতে লাগলাম চেনা অথচ বহুদিন আগে হারিয়ে ফেলা সেই রাস্তা ধরে। দূরে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, সেই আগের মতোই আছে, কিচ্ছু বদলায়নি। রাস্তার দুপাশে তাকিয়ে দেখলাম কালো কালো ছায়ার মতো কিছু মানুষ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। আমি তাদের দিকে তাকাতেই তারা উধাও হয়ে গেল ধীরে ধীরে, যেন হাওয়ার সাথে মিশে গেল হাজার লক্ষ শরীর। সেদিকে মন দেওয়ার মতো তখন সময় ছিল না, কারণ তখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছে আমার ঠাকুরমা, আর তার পাশে বৃদ্ধ কয়েকজন যাদের আমি চিনি না। যদুনাথ আমার হাত টেনে ধরে বলল, নদীর ধারে যাবি একবার? ছোটবেলায় নদীর ধারে মাঠে আমি আর যদুনাথ খেলে বেড়াতাম। এখানে একটা কথা বলা দরকার, যদুনাথ কিন্তু সেই ছোটটি রয়েছে আজও। বাবাকে মৃত্যুর সময় যে বয়সে দেখেছি তাই রয়েছে, বাকিদেরও একই। তবু মনের কোথাও ছেলেবেলার একটা ভাব জেগে উঠল। আমি যদুনাথকে না করতে পারলাম না, বাবাকে বলে যদুনাথের সাথে এগিয়ে গেলাম নদীর দিকে। নদীর পাড়ে গাছপালাগুলো একই রকম আছে আগের মতোই, তবে নদীর জল শান্ত, তাতে কোনো চাঞ্চল্যই নেই, একটাও পাখি কিংবা অন্য কোনো প্রাণীও নেই এখানে। আমি যদুর সাথে হাঁটতে হাঁটতে প্রশ্ন করলাম, হ্যাঁ রে যদু, কতদিন ধরে আছিস এখানে? ঠিক মনে নেই রে, সেই কবে এসে ঠাই গেড়েছি এখানে, তারপর থেকে এইখানেই রয়েছি, এই মাঠ নদী আর গাছপালা নিয়ে একাই ঘুরে বেড়াই। আমার বয়সের কয়েকজন আছে এখানে, তবে তুই তাদের চিনিস না তো, তাই ওরা তোর সামনে আসতে পারছে না। এইবার আমার একটু ভয় হলো, এক জগৎ ভর্তি মরা মানুষদের মাঝে আমি এসে পড়েছি, আমার চেনা মাত্র কয়েকজন, বাকি তো সবাই আমার অচেনা। পৃথিবীর আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে তারা সবাই যদি এখানেই থাকে তাহলে তার সংখ্যা কত হবে? ভাবতেই যদুনাথ আঙুল টেনে দেখালো নদীর পাড় থেকে একটু দূরে। অবাক হয়ে দেখলাম সেখানে প্রায় 50-60টা কালো ছোট ছোট ছায়া দাঁড়িয়ে আছে। আমি তাকাতেই তারা আবার আগের মতোই হাওয়ায় মিলিয়ে গেল। যদুনাথ আবার বলল, আমি জানতাম আজ তুই আসবি। আমি আশ্চর্য ভাবটা না চেপেই বললাম, কিভাবে? যদুনাথ আর কিছু বলল না। একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, কোনো কিছুর ওপরেই আমার নিজের নিয়ন্ত্রণ নেই, যেন একটা স্বপ্নের মধ্যে এসে পড়েছি। আমি সব দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু নিজের ইচ্ছায় আমি কিছুই করতে পারছি না। হ্যাঁ, আমি যদুনাথকে আরও কিছু বলতে যাব, তার আগেই আমার পায়ের তলার মাটিটা কেমন যেন দুলে উঠল। দেখি যদুনাথ কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি তাকে প্রশ্ন করতে যাব, তার আগেই যদুনাথের শরীরটা কেমন যেন হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। তার পুরো শরীরটা মিলিয়ে যাওয়ার শেষ মুহূর্তে তার মুখটা আমার আজও মনে আছে। সে চোখে যেন আমি একটা ব্যর্থতা দেখেছিলাম। যদুনাথ মিলিয়ে যাওয়ার সাথে সাথেই নদীর পার, মাঠ, রাস্তা সব যেন কেমন কেমন কাঁপতে শুরু করলো আমার চোখের সামনে। আমি প্রথমে ভাবলাম ভূমিকম্প হচ্ছে বুঝি, পায়ের তলার মাটি কেমন করে সরে যেতে লাগলো আর আমি ক্রমশ নিচের দিকে নেমে যেতে লাগলাম। এই প্রথমবার আমি প্রচণ্ড ভয় পেলাম। চারদিকে কালো অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না আমার। আমি প্রথমে আসতে তারপর জোরে দৌড়াতে শুরু করলাম বাড়ির দিকে। যত এগোচ্ছি তত যেন পিছনের সব কিছু ধুয়ে কালো হয়ে যাচ্ছে, যেন একটা কালো রাক্ষস সব কিছু গিলে নিয়ে এই জগৎ থেকে মুছে দিচ্ছে আলোর সামান্য কণাটুকু। সামনে তাকিয়ে আমি প্রাণপণে বাড়ির দিকে দৌড়াচ্ছিলাম। কেমন যেন মনে হচ্ছিল বাবাকে আর দেখতে পাবো না হয়তো। কতক্ষণ সেভাবে দৌড়েছি মনে নেই, যতবারই পিছনে তাকিয়েছি সেই একই দৃশ্য, সব কালো। বাড়ির সামনে এসে দেখি বাড়ির মাথা থেকে অর্ধেকটা মুছে গেছে, বাকিটুকুও যেন স্লেটে বাচ্চা ছেলের আঁকা জল নেতায় এই মোছার মতো করে মুছে দিচ্ছে ধীরে ধীরে। বাবা সামনেই দাঁড়িয়েছিলেন, তার পাশে বাকি সবাই। আমি দৌড়ে গিয়েই বাবার হাতটা শক্ত করে চেপে ধরলাম, তারপর শিশুর মতো আবদারে সুরে বললাম, বাবা বাবা আমি তোমায় ছেড়ে যাবো না বাবা বাবা। ম্লান হাসলেন তিনি। হাজার দুঃখ বুকে নিয়ে মানুষ যেভাবে হাসে ঠিক সেইভাবে। তারপর আলতোভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি যে অনেক আগেই তোমাদের ছেড়ে চলে এসেছি এটা তোমার জগৎ নয় বাবা। তোমায় যে যেতেই হবে। আমি তার হাত ছাড়লাম না। আমার চোখের সামনে বাড়িটা আর সবাই ধুলোতে মিশে গেল। আমার হাতে ধরা বাবার হাতটা ধীরে ধীরে হারিয়ে গেল আর কালো অন্ধকার গ্রাস করল চরাচর। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। এই শূন্য জগতে আমি একা হয়ে গেলাম। আবার ফিরে পাওয়া আপনজন এক এক করে আবার ছেড়ে গেল আমায়। পৃথিবীর অমোঘ সত্যি নিয়মে আমি একেবারে একা হয়ে পড়লাম। আমার দুই পা ঘিরে তখন সেই অন্ধকার উঠে আসতে লাগলো কোমরের দিকে। জ্ঞান, চেতনা, বুদ্ধি সব লুপ্ত হয়ে আসছে আমার। বারবার মনে হতে লাগলো এ জগৎ থেকে আমি আর ফিরতে পারবো না। ফেরার সামান্যতম শক্তিটুকু আমার শরীরে অবশিষ্ট নেই। ঠিক তখনই মাথার ভিতরে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম আমি। সেই কণ্ঠস্বর যেন বহু দূর থেকে আসছে, অথচ এই জগতে একটাও শব্দ নেই। মাথার ভিতর যত তীব্র হচ্ছে সেই কণ্ঠস্বর, ততই যেন ততই যেন কালো অন্ধকার আমার কোমর ছেড়ে বুকের দিকে আসছে। কি ঠান্ডা সেই অন্ধকারের স্পর্শ! আমি এবার স্পষ্ট শুনতে পেলাম কেউ বলছে, পালাও পালাও, অপেক্ষা করছো কেন, পালাও, এ তোমার জগৎ নয়, এ মৃত্যুর জগৎ, পালাও। এইবার কণ্ঠস্বরটা আমি চিনতে পারলাম। গ্রামে সেদিন রাত্রে বাড়ি ফেরার পথে জলাভূমিতে যে কণ্ঠস্বরটা আমায় অন্যদিকে যেতে বলেছিল সেই কণ্ঠস্বরটাই। হ্যাঁ, ভুল হওয়ার নয়, সেই আমার হারাতে বসা শরীরের সমস্ত শক্তি আবার ফিরে এলো যেন। আমি এবার প্রাণপণে নিজেকে ছাড়াতে চেষ্টা করলাম সেই অন্ধকার থেকে, কিন্তু বৃথা সবই, এক পাও নড়তে পারলাম না আমি। সেই কালো অন্ধকার তখন আমার বুকে এসে পৌঁছেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার, বুকের ভিতর যেন হিমেল বরফ বসিয়ে দিয়েছে কেউ। কি বীভৎস সেই অনুভূতি বলে বোঝাতে পারবো না। হাত পা বুক কোনো কিছুই যেন আমার নিজের কাজ করছিল না। আমি বলে উঠলাম, কি বীভৎস! তারপর কি হলো? কিশোরী চুপ করে তাকিয়ে তারানাথের দিকে, এত মনোযোগ দিয়ে তাকে গল্প শুনতে আমি আগে দেখিনি। তারানাথ একটু সময় নিল, তারপর বলল, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। মায়ের কথা মনে পড়তে লাগল। হায় ঈশ্বর, কতবার সে নিষেধ করেছিল আমায় ঘর ছাড়তে, কেন শুনলাম না তার কথা? কেন কেন কোন অপরাধে এই মৃত্যুর জগতে আমায় আসতে হলো? আর কি ফিরতে পারবো কোনো দিনে জগৎ থেকে? এখানেই থেকে যেতে হবে এদের সাথেই। এইসব চিন্তা ভাবনা মাথার মধ্যে পাক খাচ্ছে, আর কালো অন্ধকারটা আস্তে আস্তে গলা অবধি উঠে আসছে। কিন্তু তখনই একটা শব্দ শুনতে পেলাম আমি, একটা পাখির ডাক। গ্রামে এই পাখির ডাক অজস্রবার আমি শুনেছি, কিন্তু আজ এই অজানা জগতে ভয়ঙ্কর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পাখির ডাক যেন বুকের বাকি থাকা জায়গাটুকুতেও ভয়ে ভরিয়ে দিল। একটা কাকের কাকা ডাক, তবে সাধারণ কাক নয়, দাঁড় কাক। দাঁড় কাকের ডাকের চেয়েও শতগুণ তীব্র এ ডাক। মাত্র কয়েক মুহূর্ত, তারপরে বুঝতে পারলাম একটা নয়, প্রায় হাজারটা কাক একসাথে ডাকতে ডাকতে উড়ে আসছে আমার দিকে। অন্ধকারটা তখন গলা অবধি গিলে নিয়ে থেমে গেছে। আকাশ বাতাস কাঁপিয়ে সেই কাকেদের ডাক আমার কানের পর্দা ভেদ করে গিয়ে লাগছে বুকের ভিতর। মাথার উপর কালো আকাশটা এবার অল্প হালকা হতে শুরু করেছে, কারণ আমি অস্পষ্ট দেখতে পাচ্ছি সারা আকাশ জুড়ে অজস্র কাক পাক খাচ্ছে ঠিক আমার মাথার উপরই। এবার আরও একটা জিনিস লক্ষ্য করলাম আমি, অনেক দূর থেকে যেন কারোর হেঁটে আসার শব্দ শুনতে পাচ্ছি। শব্দ কিন্তু শোনার কথা নয়, অথচ আমি শুনতে পাচ্ছি। মাথার উপর কাকগুলো চক্রাকারে পাক খেতে খেতে নেমে আসছে আমার দিকেই। আমি বীভৎস একটা মৃত্যুর অপেক্ষায় সময় গুনছি শুধু, আর কিছুক্ষণ, তারপরে ওই কাকের দল আমার ওপর এসে পড়বে। তারপর আবার মাথার মধ্যে সেই কণ্ঠস্বর শুনতে পেলাম, এভাবে মৃত্যু মেনে নেব, শেষ চেষ্টা করবে না? আমি চিৎকার করে বলতে চাইলাম, কি চেষ্টা করব, কি করতে পারি আমি? গলা দিয়ে একটাও শব্দ বাইরে এলো না। আমি ভিতরে ভিতরে প্রস্তুত হয়ে পড়লাম মৃত্যুর জন্য। আর তখনই সামনে দেখতে পেলাম তাকে, একটা কালো লম্বা শরীর, এক হাতে ধরা একটা লম্বা বাঁকানো লাঠি, সেই লাঠির উপর বসা একটা দাঁড় কাক আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে, আমার থেকে সে 7-8 হাত দূরে দাঁড়িয়ে। তাই কাকটার জ্বলন্ত লাল চোখ আমি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। মানুষ হোক কিংবা অন্য কিছু, তার সারা শরীর কালো কাপড়ে ঢাকা। সে আমার দিকে তার লাঠিটা তুলল, সাথে সাথেই লাঠির উপর বসা কাকটা আমার দিকে উড়ে এলো একটা কড়কড় ডাক ছেড়ে। তার আদেশেই বোধহয় আকাশে পাক খেতে থাকা বাকি কাকেরাও আমার দিকে নাপতে লাগলো শোঁ শোঁ করে। তারানাথ এবার থামলেন, বললেন, মা চারি, আর একবার একটু চা দিয়ে যা তো মা, বলেই পাশে রাখা পাসিং শুয়ের প্যাকেটটা তুলে নিলেন। সিগারেটটা মুখে দিয়ে দেশলাই জ্বালিয়ে দুবার ধোঁয়া ছেড়ে বললেন, সেদিন আমি সত্যি ভেবে নিয়েছিলাম আর হয়তো এই পৃথিবীর দেখা হবে না, কেউ জানতেই পারবে না আমার কি হলো। কিন্তু অদৃষ্টে মরণ না থাকলে কে মারে? আমি যখন প্রায় মরণ নিশ্চিত হয়েই আকাশের দিকে তাকিয়ে কাকের দলে নেমে আসা দেখছি, এমন সময় আমার পিছন দিকে একটা আলো জ্বলে উঠল। আমি তাকিয়ে দেখি সেই যেখান থেকে আমি হাঁটা শুরু করেছিলাম সেই জগতে সেখানে একটা আলো জ্বলছে সাদা রঙে, আর সেই আলোর ওপার থেকে একটা কি উজ্জ্বল রঙের এলো আমার দিকে। আমি সেটা ভালোভাবে দেখার আগেই সেটা গিয়ে পড়লো কাকেদের মাঝখানে। লাঠির ওপর থেকে উড়ে আসা কাকটা আমার একদম কাছে এসে পড়েছিল, জ্বলন্ত জিনিসটা তার গায়ে গিয়ে লাগলো। কিন্তু তার আগেই তার নখের একটা আঁচড় আমার কপালে এসে পড়েছে। এদিকে বাকি কাকগুলোও ছত্রভঙ্গ হয়ে তারস্বরে ডাকতে ডাকতে আবার উড়ে গেছে আকাশের দিকে। সেই লাঠি হাতে মানুষটা এবার তার মুখের কালো কাপড় সরালো। বিস্মিত হয়ে দেখলাম মানুষ কোথায়, হে যে একটা আস্ত কঙ্কাল, তার গলায় কতগুলো কালো কালো কিসের যেন মালা। আমি তার দিকে তাকিয়ে আছি, সে রাগে গড় গড় করতে করতে হাতের লাঠিটা একবার মাটিতে ঠুকল। আমি ভেবেছিলাম আবার হয়তো কাকের দল আমায় আক্রমণ করবে, কিন্তু কিন্তু হলো উল্টো। কাকের দল এক এক করে কোথায় যেন মিলিয়ে গেল। এতক্ষণ ধরে যে অন্ধকারটা আমায় গিলে নিচ্ছিল সে একটু একটু করে আমায় ছেড়ে দিতে লাগলো। এতক্ষণের অভাবনীয় ঘটনার রেশ কাটার আগেই আমার মাথার মধ্যে সেই কণ্ঠস্বর আবার শুনতে পেলাম, পালাও পালাও, আর এখানে এক মুহূর্ত নয়। আমি উঠে পালাতে যাব, দেখি সেই দরজার মতো আলোটা আমার দিকে এগিয়ে আসছে, আর তার ওপারে দাঁড়িয়ে আছে কেউ। তারপর ঠিক কি হয়েছিল মনে নেই, জ্ঞান হারাবার আগে দেখেছিলাম আমার একটা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে কেউ দরজার ওপারে। তারানাথ থামলেন, আমরা একভাবে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। নিশ্চুপ তারানাথ কিছুক্ষণ একভাবে বসে রইল, এর মাঝে চারি এসে আবার চায়ের কাপ রেখে গেল। আমাদের আর চা খাওয়ার ইচ্ছে ছিল না, তবুও চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিলাম। কিশোরী বলল, তারপর কি হলো, দেখলেন তাকে? তারানাথ মাথা নাড়লেন, বললেন, পরদিন সকালে ঘুম ভেঙে দেখি আমি শুয়ে আছি সেই গাছের তলাতেই। একটু দূরে সাধুজি বসে নিজের মনেই কি যেন ভাবছেন। সামনে বয়ে যাচ্ছে নদীটা, আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, পাখির দল ডাকতে ডাকতে কোথায় যেন যাচ্ছে। কাল রাতে সেই অন্ধকার আর বিভৎসতার কোনো চিহ্ন মাত্রই নেই। আমি বললাম, স্বপ্ন দেখেছিলেন তাহলে? তারানাথ আবার মাথা নাড়ল, তারপর অল্প হেসে বললেন, আমিও প্রথমে ভেবেছিলাম স্বপ্ন দেখছি হয়তো। অবচেতন মনের কোণে লুকিয়ে থাকা সুপ্ত ইচ্ছে আর সাধুর কথা মিলিয়ে একটা মনগড়া স্বপ্ন গড়ে নিয়েছে মন। আমি গিয়ে সাধুর পাশে বসলাম। কিছুক্ষণ পর তিনি বললেন, এখানে আমার থাকার সময় সমাপ্ত হয়ে এলো যে, তুমি তো বাড়ি ফিরে যেতে চাও। সত্যি এই ঘটনার পর বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে হয়েছিল খুব। মাথা নেড়ে তাই জানালাম সাধুজিকে। সাধুর কাছ থেকে উঠে আসতে যাব এমন সময় কপালের কাছটায় জ্বালা অনুভব হওয়ায় হাত দিতে দেখি সেখানটায় কেমন যেন ক্ষত হয়ে আছে। বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল কাল রাতে লাঠির ওপর বসে থাকা সেই কাকটা ছিটকে যাওয়ার আগে আমার কপালে আঁচড় কেটে গেছিল। স্বপ্ন নয়, স্বপ্ন নয়, যা দেখেছি সব সত্যি, দিনের আলোর মতোই সত্যি। দুপুরে সাধু আর আমি একসাথেই বেরোলাম। গ্রামের প্রান্তে এসে সাধুকে বিদায় জানালাম। তিনি দুহাত তুলে আশীর্বাদ করে বললেন, যারা হারিয়ে গেছে, যারা ছেড়ে গেছে পৃথিবীর মায়া, তাদের বেশি মনে করতে নেই। তাদের জগতে পা রাখলে সময়ের রক্ষক তা মেনে নেয় না, আর বারবার তুমি সেখান থেকে ফিরে আসতেও পারবে না। মনে রেখো, যা হয় তার পেছনে একটা কারণ থাকে, একটা হেতুই থাকে সব কিছুর পেছনে। তুমি ভালো থেকো, বাড়ি ফিরে যাও। আমার অবাক হওয়া মুখের সামনে দিয়ে সাধু হেঁটে চলে গেলেন অনেক দূরে। যতক্ষণ তাকে দেখা গেল ততক্ষণ আমি দাঁড়িয়ে রইলাম সেইখানে। তারপরে ফিরে এলাম নিজের বাড়িতে। তারপর আর কোনোদিন দেখা হয়নি সেই সাধুর সাথে? অনেক পরে হয়েছিল, তখন আমি মধুসুন্দরী দেবীর দেখা পেয়ে অনেক শক্তিও লাভ করেছি। পানাগড় নামে এক গ্রামে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তার এক বিপদ থেকে তাকে উদ্ধার করি। ফেরার সময় ত্রিবেণীর কাছে একটা জায়গায় বসে আছি, এমন সময় দূর থেকে কাউকে এগিয়ে আসতে দেখলাম। কিছুটা সামনে আসতেই দেখি সেই সাধু। বয়সের ভারে শরীর ভেঙেছে কিছুটা, একটু খুঁড়িয়ে হাঁটেন। আমি তাকে প্রণাম করে পাশে বসালাম। এ কথা ও কথার পর সেদিন রাত্রের কথা জিজ্ঞেস করলাম তাকে। তিনি হাসলেন, তারপর বললেন, সব প্রশ্নের উত্তর জানতে নেই, সব কিছু না জানাই ভালো। তারপর আর কোনোদিনই দেখা হয়নি আমার তার সাথে। তারানাথ থামলেন, আমি আর কিশোরী বেরিয়ে এলাম। বাইরে বৃষ্টিটা ধরেছে এখন। হাঁটতে হাঁটতে কিশোরী বলল, তারানাথ যে সব সত্যি কথা বলছে তার প্রমাণ কি? আর সেই কণ্ঠস্বর কার ছিল বলো তো? আমি গলাটা তারানাথের মতো গম্ভীর করে বললাম, সব প্রশ্নের উত্তর জানতে নেই, সব কিছু না জানাই ভালো। শেষ হলো আমাদের আজকের নিবেদন। কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নিবেদনে। ততক্ষণ ভালো থাকবেন, শুভরাত্রি।